যাবার সময় হলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ফোটে যে ফুল আঁধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। ফোটে যে ফুল আঁধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়। সজল করুন নয়ন তোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম থাকতে, আধার যাই চলে। খনি কো ভালো বেসেছিলে, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইল লেখা। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইল লেখা। দুর্বিরহে ডাকে কে কা বরষায়, দুর্বিরহে ডাকে কে কা বরষায়। ফাগুন স্বপন ভোলো ভোলো, ফাগুন স্বপন ভোলো ভোলো, দাও বিদায়।